الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين سورة الأنعام 167 যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বিশ্বের সকল মানুষ আমাদের রসুলকে শ্রেষ্ঠ মানুষ হিসাবে স্মরণ করে শত্রু মিত্র সবাই তাকে সম্মানের আসনে দেখে অথচ যতদিন তিনি বেঁচেছিলেন ততদিন দুনিয়ার মানুষ তার সঙ্গে শত্রুতা করেছে তাকে নানা অপবাদে অপবাদগ্রস্ত করেছে এক দুই করে করে 16টা অপবাদ তার বিরুদ্ধে দিয়েছে তাকে হত্যা করার জন্য 13 বার প্রচেষ্টা চালানো হয়েছে তিনি নিশ্চিন্তে রাত্রে ঘুমাতে পর্যন্ত পারতেন না মসজিদে নববীতে যেখানে মানুষ মারা নিষিদ্ধ সেখানে তিনি স্রেফ সালাত আদায় করছিলেন আল্লাহর কাছে সিজদা করছিলেন সেখানেও তার মাথা উটের ভুঁড়ি চাপিয়ে হত্যা করার চেষ্টা করা হয়েছে কি অপরাধ ছিল তার এরপরও তার রেখে যাওয়া আন্দোলনের ফসল আমরা তিনি বিজয়ী হিসাবে দুনিয়া থেকে বিদায় হয়েছেন তিনি পরাজিত হন নাই কি কারণ ছিল এগুলো আমাদের চিন্তার মধ্যে আসা ভালো মানুষের জীবন পরিচালিত হয় তার আকীদা এবং বিশ্বাসের ভিত্তিতে বিশ্বাস এবং কর্ম নিয়ে মানুষের জীবন যার বিশ্বাস যত সুন্দর তার কর্ম তত সুন্দর পৃথিবীতে মানুষে মানুষে পার্থক্য মূলত বিশ্বাসের পার্থক্যের কারণে রক্ত বর্ণ ভাষা অঞ্চল কখনোই মৌলিক কোনো পার্থক্যের অংশ নয় শয়তান সবসময় মানুষকে পথভ্রষ্ট করার চেষ্টা করে এবং আল্লাহ এবং তার প্রেরিত নবী রসুলগণ সবসময় মানুষকে আল্লাহমুখী করার চেষ্টা করেছেন মৌলিক এই দুটি বিশ্বাস তৌহিদ ও শিরক মানুষকে পৃথিবীতে পরিচালনা করে আপনি আল্লাহকে যদি নিজের সামনে রাখেন যদি আপনার এই বিশ্বাস থাকে আমি নিজে নিজে পৃথিবীতে সৃষ্টি হই নাই আমাকে কেউ সৃষ্টি করেছেন, নিজে নিজে আমি মৃত্যুবরণ করব না, আমার মৃত্যু একজন দান করবেন। আমি যা ইচ্ছাতে রুজির মালিক হতে পারব না, আমার রুজির বাজেটই আছে যায় আর একজন দূর থেকে নির্ধারণ করেছেন। এই বিশ্বাস যখন আমার থাকবে তখন আমার চলাফেরা একরকম হবে, আর যখন আমি ভাববো সব কিছুর মালিক আমি, আমার ক্ষমতা, আমার বিদ্যা বুদ্ধি, আমার এলেমের কারণেই আমি বড় হয়েছি, আমার চিন্তাধারা আরেক রকম হবে। এই দুটি মৌলিক ধারা আসে মানুষের প্রত্যেকটা মানুষের মধ্যে। এই বিশ্বাস ও কর্মের মাধ্যমে এই পৃথিবীটা পরিচালিত হচ্ছে। এখানে গিয়ে আমরা যারা ইসলামের বিজয় চাই, আমরা আমাদের দাওয়াতকে কীভাবে বিজয়ী করব, ইসলামী আন্দোলনের বিজয়ের শর্তাবলী কী, সংক্ষেপে আপনাদের জানিয়ে রাখা ভালো, এগুলি মুখস্থ রাখতে হবে। প্রথম শর্ত হলো এই যে আপনাকে অবশ্যই দৃঢ় চেতা, একমুখী হতে হবে, দ্বিমুখী মনোভাব নিয়ে কাজ করা চলবে। আপনি হয় আল্লাহমুখী হবেন, নয় শয়তানমুখী হবেন। মাঝখানে কোনো রাস্তা নাই, আসলে মাঝখানে রাস্তাটা হলো মুনাফিকদের রাস্তা, জু ওয়াজ হাইন মানে দুই মুখী, হাদিসের ভাষা। দ্বিমুখীদের কোনো চরিত্র নাই, এরা পৃথিবীর সব ধ্বংসের মূল, কিন্তু এদেরকে কেউ সম্মান করে না, এরা আল্লাহর কাছে কোনো গুরুত্ব দেন নাই। যেজন্য বলা হয়েছে কাফের এবং মুনাফিক দুজনে একত্রে জাহান্নামের নিচে থাকবে। মুনাফিক কারা? যারা মুসলমান তারাই তো মুনাফিক হয়, কাফের মানে যারা ইসলামের শত্রু। মুনাফিকরা ইসলামের বন্ধু কিন্তু ওরা ইসলামের শত্রুতা করে, জীবনপাত করে। মুনাফিক এবং কাফেরকে আল্লাহ পাক জাহান্নামে একসঙ্গে রাখবেন, সূরা নিসা 144 আয়াত। এখানে কি পার্থক্য আছে? একসঙ্গে জাহান্নামে থাকলে শুধু হবে না, মুনাফিকরা কাফেরদেরও নিচে থাকবে। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালে মিনান নার। তাহলে বোঝা গেল একজন আল্লাহওয়ালা মুনাফিক আর একজন আল্লাহ বিরোধী কাফের, দুজনের মধ্যে স্ট্যাটাস হচ্ছে জাহান্নামে, ওই আল্লাহওয়ালা মুনাফিক সবার নিচে, আল্লাহ বিরোধী কাফের একটি এক দরজা উপরে। ইসলামী আন্দোলনের বিজয়ের জন্য এই প্রথম শত্রু হচ্ছে কাফেররা যারা শিরিকপন্থী, আর তার চেয়ে নিকৃষ্ট শত্রু হচ্ছে মুনাফিকরা। এই দুই শত্রু থেকে বাঁচার মতন মেজাজ আপনাদের থাকতে হবে, চিনতে হবে। যারা চিনতে পারে না তারাই পড়ে বিভ্রান্তির মধ্যে, অনেক ভালো ভালো আলেম ওলামা পথভ্রষ্ট হয় এই মুনাফিক চিনতে না পারার কারণে। এখানে গিয়ে আমাদের সামনে বিশ্ব নেতা, নবীদের পিতা আবুল আম্বিয়া ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী আল্লাহ পাক কোরআনে তুলে ধরেছেন। তার সামনে ছিল মূর্তি পূজারি এবং তারকা পূজারি, তাদের নেতৃত্ব ছিলেন তার পিতা এবং কওমের অন্যান্য নেতারা। সূরা আল আনআম 64 আয়াত থেকে পড়বেন, বিস্তারিত আলোচনা পাবেন। বিতর্কে শেষে গিয়ে যখন তারা ঝগড়াই করতে থাকলো, ঝগড়া থামে না, তর্কে কখনো কাউকে হারানো যায় না, তর্কে কখনোই কাউকে হারানো যায় না, এটা মনে রাখবেন। যে যত চালাক বেশি সে তত বেশি সুন্দর তর্ক করতে পারে। আর এই জন্য সত্যমিথ্যার মানদণ্ড হচ্ছে কোরআন হাদিস। কোরআন এবং হাদিসের বুঝতে গেলে আপনাকে রসুলের জীবনীতে যেতে হবে। আর নিজে ঘরে বসে ওই ডিকশনারি দিকে অর্থ করবেন আর ব্যাখ্যা করবেন তা হবে না, এবং তার সাহাবিদের জীবনটা দেখতে হবে। আল্লাহ রসুলের জীবনের আগে আপনি ইব্রাহিমের জীবনটা দেখেন, তিনি বিতর্ক করেছেন, অবশেষে সত্যকে ওরা প্রত্যাখ্যান করেছে। তখন তিনি যে কথাটি বলেছিলেন ওটাই আমাদের জন্য শিক্ষণীয়। তিনি কি বলেছিলেন, ইন্নি অজ্জাহাত ওয়াজহি আলিল্লাযী ফাতারা আস-সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়ামা কানা মিনাল মুশরিকিন ওয়ামা আনা মিনাল মুশরিকিন। আমি আমার চেহারাকে ফিরিয়ে দিলাম সেই মহান সত্তার দিকে, ফাতারা আস-সামাওয়াতি ওয়াল আরদা, যিনি নবমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টি করেছেন, ওয়ামা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। এই কথা বলে তিনি চুপ হয়ে গেলেন। কিন্তু যারা হেরে গেল তারা কিন্তু মুসলমান হয়নি, তারা কিন্তু সত্য মেনে নেয়নি। এটা দিয়ে প্রমাণিত হয় যে সত্য গ্রহণ করার সংখ্যা চিরকাল কম, সত্য প্রত্যাখ্যানকারীর সংখ্যা চিরকাল বেশি। এরপরেও সত্যসেবী দুনিয়ার মানুষের নিকটে সম্মানিত, তার দাওয়াত এবং তার আন্দোলনই বিজয়ী, যেজন্য ইব্রাহিমের জীবদ্দশায় তিনি ছিলেন পরাজিত দুনিয়ার হিসাবে, কিন্তু তার মৃত্যুর পরে তিনি এখন বিজয়ী। বিশ্বের যেখানেই ইহুদি আছে, খ্রিস্টান আছে, মুসলমান আছে, সবাই ইব্রাহিমের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে, কিন্তু তার জীবদ্দশায় তার প্রতি কোনো শ্রদ্ধা কেউ দেখায়নি। দেখালে তাকে জীবন্ত মানুষকে জ্বলন্ত আগুনে নিক্ষেপ করে হত্যা করার সুযোগ তারা পেত না। চেষ্টা করেছিল তো, পারেনি, সে তো আল্লাহর ইচ্ছা। যারা বিজয় কামনা করেন তাদের সামনে এই আয়াতগুলো থাকতে হবে। আল্লাহ পাক বলে দিচ্ছেন, হে ধার্মিকেরা, ধর্মের নামেই কিন্তু ধর্মকে বিভক্ত করা হবে, তোমরা এগুলো মনে রেখে দিও ভালো করে। সূরা আল আনআম 159 আয়াত পড়ুন, কারণ ধর্ম আল্লাহ প্রেরিত ধর্ম, সেটাকে মানুষ নিজেদের স্বার্থের আলোকে ব্যাখ্যা করে বিনষ্ট করে। বলে এক এক ধর্মনেতা এক এক দল অনুসারী তৈরি হয়, আর এইভাবেই ধর্মনেতারা বিভক্ত হয়ে যায়, প্রকৃত ধর্ম দূরে থাকে, প্রকৃত ধার্মিকরাও তারা কিন্তু এখান থেকে দূরে থাকে, তাদেরকে চিনতে হয়, তারা নিজেরাই কিন্তু দাবি করে না। সাবধান করে দিচ্ছেন আল্লাহ, আর আমাদেরও যারা কর্মী তাদেরকে এই বিষয়ে হুঁশিয়ার থাকতে হবে। অধিকাংশ কর্মী হুঁশ কম, জ্ঞান বেশি, বুঝুন তো বিষয়টা, ডিগ্রি সমস্যা নেই, এলেমেরও সমস্যা নেই, হাদিস পড়তে দিন হাত ধোতে পড়ি, একেবারে দু তিন পেশা পড়ে দিবি, কিন্তু হুঁশ এত কম, তিতা মিঠা বোঝে না। এটাই আল্লাহ বলে দিচ্ছেন, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানূ শিয়ান লাস্তা মিনহুম ফী শাই, নিশ্চয়ই যারা তাদের দিনকে বিভক্ত করেছে, খণ্ডবিখণ্ড করেছে, লাস্তা মিনহুম ফী শাই, হে মুহাম্মদ তুমি তাদের অন্তর্ভুক্ত নও। ইন্নামা আমরুহুম ইলাল্লাহ, যারা খণ্ডবিখণ্ড করে, বিতর্ক করে, ঝগড়া করে, ওদের ফয়সালাটা আল্লাহর কাছে। সুম্মা ইউনাব্বিউহুম বিমা কানু ইয়ামালুন, অতঃপর তাদেরকে আল্লাহ পাক জানিয়ে দিবেন বা তাদেরকে জানিয়ে দেওয়া হবে, তিনি জানিয়ে দিবেন কিয়ামতের দিন তাদের কৃতকর্ম সম্পর্কে। তোমরা যতই চেষ্টা করো ওদেরকে বুঝাতে পারবে না। রাজনৈতিক নেতারা সমাজকে বিভক্ত করেন, ধর্ম নেতারা ধর্মকে বিভক্ত করেন, ইসলামী নেতারা মানুষকে আল্লাহর পথে ঐক্যবদ্ধ করেন। এই আল্লাহর পথে ঐক্যবদ্ধ করাটা শয়তান পছন্দ করে না, আর সেজন্য সে ধর্ম নেতাদের পিছনে কাজ করে, আর তাদের দিয়েই আল্লাহওয়ালা মানুষগুলোকে বিভ্রান্ত করার চেষ্টা করে। এই আয়াত আমাদের জন্য দিক নির্দেশনা, সাবধান থাকার জন্য। আল্লাহ রসুলের সামনেও কিন্তু এই দুই ধরনের বাধা ছিল। তার আগে ধর্ম নেতারা মুসার বিরোধী ছিল, ধর্ম নেতারা ঈসার বিরোধী ছিল, যে মুসা তাদেরকে ফেরাউনের হাত থেকে মুক্ত করে নিয়ে এলেন, সেই মুসাই দুঃখ করে বলেছেন শেষ পর্যন্ত, লেমা তুজুনানি ওয়াকাদ তাআলামুনা আন্নী রাসূলুল্লাহ, হে ইহুদিরা, হে তোমার আমার উম্মত, আমার অনুসারীরা, কেন তোমরা আমাকে হয়তো কষ্ট দিচ্ছ, অথচ তোমরা জানো যে আমি আল্লাহর রাসূল? ওরা বলছে লান্নু উমিনা লাকা হাত্তা নারাল্লাহ জাহরা, হে মুসা, আল্লাহর উপরে বিশ্বাস আনবো না যতক্ষণ আল্লাহকে তুমি সামনে আমাদেরকে দেখাইতে পারো, এটা কি সম্ভব? এই হটকারী প্রশ্ন, হটকারী বিতর্ক এটা করবে, কিন্তু আপনাকে থাকতে হবে দৃঢ় চেতা, যতটুকু আপনি পাচ্ছেন করেন হয়েছে ততটুকু মানবেন, তার যা পাচ্ছেন না তার বাইরে আপনি যাবেন না, কোনো রকম ব্যাখ্যা অপব্যাখ্যার মধ্যে ঢুকলে আপনি শেষ হয়ে যাবেন। আপনি দেখুন আপনার সামনে আদর্শ আছে কি না, কীভাবে নবী রসুলগণ কাজ করেছেন, শেষ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতি তরিকা কেমন ছিল সেটা দেখেন, আপনি সেই তরিকা চলবেন। মাঝখানে কে কী করেছেন সব কিছু অবশ্যই আমরা দেখব, কিন্তু যেখানে ওই তরিকার বিরোধী পাবো সেটা আমরা গ্রহণ করব না, এই মেজাজ নিয়ে আপনাকে সামনে আগাতে হবে, আর নইলে পথভ্রষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে। হাফেজ ইবনে কাসির এই আয়াতের ব্যাখ্যা যারা বলছেন বড় চমৎকার আমার কাছে লেগেছে, উনি বলছেন কামা হিয়া হালাতু ইহুদ ওয়ান নাসারা ওয়া আম্মাত আহলুল বিদআ ওয়াল আহওয়া মান ফারাকা হাবলাল মাতিন, কামা ইয়া হালাতুল ইহুদা ইহুদ ওয়াল মুশরিকিন, ইহুদি নাসারাদের যে হালত তোমরা দেখছ, তারা ধর্মের নামে বিভক্ত হয়েছে, লোকেরা ইত্তাখাযু আহবারুম ও রুহবানম আরবাবাম মিন দুনিল্লাহ, তাদের আলেম ওলামাদেরকেই রব এসে আসনে বসিয়ে দিয়েছে, দা হাক এর ব্যাখ্যা দিচ্ছেন, শুধু আলেম ওলামাই নয় সাদাত ও কওম, কওমের নেতাদেরকেও তারা তাদের রবের আসনে বসিয়েছে, একজাক্টলি একই অবস্থা এ যুগেও, রাজনৈতিক নেতারাও তারা এক একটা রব হয়ে বসে আছে, ধর্ম নেতারাও এক একটা রব হয়ে বসে আছে, মাঝখানে কোরআন হাদিস থাকলে কোথায় ঠিক নাই, ব্যাখ্যা অব্যাখ্যা করে করে নিজেদের স্বার্থে তারা দিনদার মানুষগুলিকে বিভক্ত করে, এটি চিরন্তন নিয়ম। এরপরে তারা করে কি, তাদের চরিত্র কি, যারা সত্যিকার অর্থে ইসলামের দাওয়াতের বিজয় চান তাদেরকে সাবধান করার জন্যই আল্লাহ এগুলি আমাদের কাছে নাজিল করেছেন, যদি কোরআন নাজিল না হতো এগুলি আমাদের সামনে আমরা জানতে পারতাম না। কাবা ঘরের চারপাশে তওয়াফ করার জায়গাতে মক্কার নেতারা প্রায় বসে বসে মিটিং করত, যদিও দারুন নদ তাদের মিটিংয়ের জায়গা, কিন্তু ওখানে তওয়াফ করার পরে বসে রিল্যাক্স মুড আপসে গল্প করত। বড় নেতা ওয়ালিদ বিন মুগিরা মক্কা থেকে তওয়াফ পর্যন্ত 90 কিলোমিটার রাস্তা, দুই পাশে যত মাটি দেখা যায় সব মাটির মালিক ছিল সে, এত বড় ধনী মানুষ মক্কা ছিল না। এরপরও ওতবা রবিয়া সাহেবা তারা তো আছেই, তওয়াফের সমস্ত আঙ্গুরের বাগিচার মালিক ছিল এই সাহেবার দুই ছেলে ওতবা এবং রবিয়া, এরা বসে মিটিং করছে। আচ্ছা, আমাদের রব বড় না মোহাম্মদের রব বড়? লাত মানাত উজ্জা হুবল ধরে এখানে আমরা পূজা করি, এরাই বড় না মোহাম্মদের রব বড়? মিটিং করছে নিজেরা নিজেরা নিজেরা যুক্তি পরামর্শ করে শেষকালে বুদ্ধি খাটালো যে না আসলে আমাদের রবই বড়। আল্লাহর ঘরে বসে আল্লাহ বড় না মূর্তি বড় এই মিটিং করে যারা, তারা কত নিকৃষ্ট ধরনের নেতা একবার চিন্তা করেন। অথচ ওরা কিন্তু মুখে সবসময় আল্লাহে বিল্লাহে তাল্লাহে সবসময় বলে, আল্লাহর কসম ছাড়া ওদের কথাই নেই, এটা কিন্তু আল্লাহ রসুল শোনেন নাই, কিন্তু আল্লাহবাক আয়াত নাজিল করে তার নবীকে জানিয়ে দিচ্ছেন, কালু আলিহাতুনা খায়রুন আম হুয়া মা দরাবুহু লাক ইল্লা জাদালা বাল হুম কওমুন খাসিমুন, সূরা যুখরুফ 58 আয়াত। এই সঙ্গে মুজাহিদ বিখ্যাত তাবেঈ, তিনি আর একটু যোগ করেছেন, ওরা নাকি এটাও বলেছিল, যদি এর আগের আয়াতে মরিয়ম সম্পর্কে এসছে, যে মরিয়ম বিনা বাপে দুনিয়া সৃষ্টি হয়েছে, মরিয়মের ছেলে কি ওরা ঈসা, শুধু মায়ের মাধ্যমে এসছে, তো নিঃসন্দেহে ঈসা বড়। এই মোহাম্মদ এখন নিজে যেভাবে নাসারারা ঈসাকে তাদের আল্লাহ বলে, এই মোহাম্মদও তেমনি নিজেকে অন্যতম আল্লাহ হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করছে। সে চায় আমরা তাদের মোহাম্মদের ইবাদত করি, বলে নাউজুবিল্লাহ মিন যালিক। এই গল্প স্বল্প ওদের মধ্যে হচ্ছে, এটার আল্লাহ পাক তার রসুলকে জানিয়ে দিয়ে বলছেন, তারা ওকালু, তারা কিন্তু একথা বলছে, আলহাতুনা খায়রুন আম হুয়া, আমাদের এই এলাহগুলো এরাই উত্তম না হুয়া, অর্থাৎ মোহাম্মদ উত্তম, মা দারা বহু লাকা ইল্লা জাদালা, শুনে রাখো মোহাম্মদ, ওরা তোমার সম্পর্কে যত কিছু উপমা বর্ণনা করছে এগুলো স্রেফ ঝগড়া মাত্র, এর কোনো ভিত্তি নাই। বাল্হুম কৌমুন খাসেমুন, বরং ওরা হলো ঝগড়াটি কম, ঝগড়া করাই ওদের স্বভাব। সূরা যুখরফ মক্কা নাযিল হয়েছে। আবু উমা আল বাহিলি, বিখ্যাত সাহাবি আবু উমামা, তিনি বলছেন, সামাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল, মা দাল্লা কওমুন বাদা হুদান ইল্লা উতুল জাদাল সুম্মা ক্বারা মা দারাবুহু লাকা ইল্লা জাদালান বাল হুম কওমুন খাসিমুন, রাওয়াহু তিরমিজি ওয়া ইবনে মাজাহ। আবু উমা বলছেন যে আমি আল্লাহ রসুলকে বলতে শুনেছি এই কথা, যে তিনি বলছেন যখন কোনো কওম হেদায়েত পাওয়ার পরে পদভ্রষ্ট হয়ে যায় তখন তারা ঝগড়াটি হয়, হেদায়েত পেয়ে হারিয়েছে, এখন সে পুনরায় কিন্তু হেদায়েত আর নিতে চাচ্ছে না, কিন্তু নিজেকে পদভ্রষ্ট বলতেও সে চাচ্ছে না, তখন সে স্রেফ বিতর্ক করে যে আমি ঠিক আছি। এটা বলার পরে আল্লাহ পাকের এই আয়াত সূরা যুখরফ 58 আয়াতটি তিনি তেলাওয়াত করলেন। যারা সত্যিকার অর্থে ইসলামের বিজয় চান তাদের সামনে একই সমস্যা আসবে, ঝগড়াটে মানুষ তাদেরকেও ডিস্টার্ব করবে। এখানে আপনারা যারা নেতৃত্ব দিচ্ছেন আহলাদিস আন্দোলনের, তাদেরকে এই ব্যাপারে নিশ্চিত হতে হবে আপনার এই আন্দোলন কি উদ্দেশ্যে, কেন, এই দুটো বিষয় যদি আপনি নিশ্চিত না হন তাহলে আপনি হয় পথের মাঝখানে পদভ্রষ্ট হবেন অথবা শেষের দিকে গিয়ে পদভ্রষ্ট হবেন, এটা হতেই হবে আপনাকে, কারণ আপনার লক্ষ্য নিশ্চিত নয় এবং আপনার আকীদাটাও মজবুত নয়। লক্ষ্য আমাকে আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে হবে, উদ্দেশ্য জান্নাত লাভ করতে হবে, মাধ্যম পবিত্র কোরআন ও সহি হাদিস, কারণ এ দুটি হলো অভ্রান্ত সত্যের চূড়ান্ত উৎস। দলিল আল্লাহ বলছেন, আল হাক্কু মির রব্বিকা ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, হক আসে তোমার প্রতিপালকের পক্ষ থেকে, অতএব তুমি সন্দেহবাদীদের অন্তর্ভুক্ত হইও না। আমরা সন্দেহবাদী নই, আমরা নিশ্চিত যে কোরআন এবং হাদিস আল্লাহ প্রেরিত ওহী। মা ইয়াতিহিল বাতলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি তানজিল মিন হাকিমিন হামিদ, এখানে কোনো বাতিলের প্রবেশাধিকার নাই, সামনে থেকে পিছন থেকে কোনো দিক থেকে এটা নাজিল হয়েছে মহাপ্রশংসিত মহাবিজ্ঞ প্রশংসিত সত্তা আল্লাহর পক্ষ থেকে। অতএব এই চূড়ান্ত সত্যের আন্দোলন আমি করে যাচ্ছি, মানুষকে এই সত্যের পথে দাওয়াত দিচ্ছি, অতএব আমি কোনো অবস্থাতেই এই নির্ভেজাল সত্য থেকে হটে যাব না। যদি আপনার বিশ্বাসের মধ্যে গোলমাল থাকে যে কোরআন হাদিস বোধ হয় সত্য নয়, সেই যুগে ছিল এই যুগে বোধ হয় চলবে না, যদি আপনি মনে করেন এ যুগে কোরআন হাদিস অচল, আপনি ইমানদার থাকবেন না, অথবা যদি মনে করেন আমরা যেসব ধর্মীয় আইন বা রাজনৈতিক আইন করছি এই আইনগুলো কোরআন হাদিসের মতো না হলেও কাছাকাছি তো বটে, কারণ আমরা তো জনগণের কল্যাণের জন্য যেগুলো করছি। আমি মিলাদ পড়ছি, দোষটা কী? আমি তো আল্লাহ নবীর নাম নিচ্ছি, কোনো ক্ষতি তো করছি না, তার প্রশংসা জ্ঞাপন করছি, তার নামে কত দরুদ পড়ছি, কত সমস্যার কত কী করছি আমরা, সে দিনের কাজই তো করছি। আপনার যুক্তিতে আপনি থাকুন, আমি দেখছি ওটা আল্লাহ রাসূল করেন নাই, অতএব আমি করব না। দুদিনের চিন্তা দুরকম হচ্ছে না? আপনি যখন যুক্তি দিয়ে ওটাকে ধর্মীয় বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছেন, আমি তখন যুক্তি দিচ্ছি না, আমি দেখছি হাদিসের মধ্যে এটা আছে কি না, আল্লাহ রসুল এবং তার সাহাবায়ে কেরাম বা খোলাফায়ে আরবা এগুলো করেছিলেন কি না। যখন সেখানে পাচ্ছি না, আমি কিন্তু ওটা বাদ দিচ্ছি। আপনি যে বাদ দিচ্ছেন এই জন্য যেটা আমার রসুল করেননি, করতে বলেননি, কারণ বেদাত সৃষ্টি হয় ধর্মের নামে, অধর্মের নামে কোনো বেদাত সৃষ্টি হয় না, অতএব এটা আমি করলাম না। তাহলে আপনার জীবনধারা আর আমার জীবনধারা পার্থক্য হয়ে গেল না? আপনি বছরে যে কয় মন জিলাপি নষ্ট করেন তো ঠিক আছে, আমার কোনো বাজে খরচ নাই। ঠিক রাজনৈতিক নেতারা যে আইন করছেন, ওরা ভাবছেন যে আমারটাই ঠিক। আমি চোরের হাত না কাটলাম, চোরের জেল তো খাটাইলাম, অতএব এটাও তো একরকম আইন, অতএব এই যুগের জন্য এটা চলবে। আল্লাহ বললেন সুদ হারাম, ইন্নাল বাইউ মিসলুর রিবা। আবু জাহল বলেছিল ব্যবসা তো সুদেরই মতো। আপনি বললেন সুদ ছাড়া এ যুগে চলারই উপায় নেই, অতএব আমাদেরকে সুদ খেতেই হবে, সুদ চলবে। আল্লাহর আইনের সঙ্গে আপনার বিপরীত আইন করলেন, এরপরও আপনি ধারণা করছেন আমি ইনশাআল্লাহ জান্নাতে যাব, কারণ আল্লাহর রসুল বলেছেন যে ব্যক্তি হজ করে সে ব্যক্তি সদ্য ভূমিষ্ঠ সন্তানের মতো নিষ্পাপ হয়ে চলে আসে, অতএব প্রতি বছরে সুদ খাবো, প্রতি বছরই হজ করব। আপনার যুক্তি আপনার কাছে থাক, আমি বললো ভাই ওটা আসলে হবে না, কারণ আমার রসুল বলে গিয়েছেন লা ইয়াদখুলু জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, ওই দেহ কখনো জান্নাতে প্রবেশ করবে না যে দেহ হারাম খাদ্য দিয়ে পরিপুষ্টি লাভ করেছে। অতএব হারাম খাদ্যকে যতই হজ করি তওয়াক করি কোনো লাভ হবে না, যে সেটাই হয়তো। তাহলে আবু জাহল তো বহু তওয়াক করেছে জীবনে, আবু লাহাব আবু সুফিয়ান তো বহু তওয়াক করেছে জীবনে, কোনো লাভ হয়নি। কিন্তু আপনি আমার কথা শুনবেন না, আপনার দল ভারী, অহংকার বেশি, এই অহংকার আবু জাহলে দেখিয়েছিল। অথবা আপনি যদি মনে করেন ঠিক আছে আল্লাহর আইনের সঙ্গে উত্তম নয়, সমানও নয়, তবে কিছুদিনের জন্য হলেও চলবে, এই তিনটা বিষয়ে কোনোটার সঙ্গে আমরা একমত নই, কারণ যে কোনো সময় আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, অথচ একটা মিনিটের জন্যও আমি আল্লাহর আইনের বাইরে কারো আইন মানতে পারছি না, আপনার সঙ্গে পার্থক্য হয়ে যাচ্ছে না? এইটুকু কথা বলা যত সহজ, করা তত সহজ নয়। যদি করতে পারেন তাহলে আপনার জন্য জান্নাত, যদি আপোষ করেন পরিষ্কার জাহান্নাম, মাঝখানে কিছু নাই। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ দিনদারদের সংগঠন, দুনিয়াদারদের সংগঠন নয়। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ দুমুখী লোকদের সংগঠন নয়, একমুখী মানুষদের সংগঠন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের লক্ষ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন, উপলক্ষ দুনিয়ার মানুষকে আল্লাহর পথে ডেকে এনে জামাতবদ্ধ জীবন যাপন করা। এটা যদি না করি তাহলে আমি জান্নাত হারাব। আল্লাহ রসুল জীবনে কষ্ট করেছেন, একটাই উদ্দেশ্য মানুষকে জান্নাতের পথে আহ্বান করা এবং তাদেরকে সেখানে জামাতবদ্ধ করা। আমরাও সেটা করার লক্ষ্য নিয়ে ময়দানে নেমেছি। দেশের সমাজের মানুষ যদি আল্লাহমুখী না হয়, আপনি কোনো অবস্থায় সমাজে শান্তি কায়েম করতে পারবেন না। আর আল্লাহমুখী হওয়ার নাম করে যদি আপনি শয়তানের ধোকা পড়ে যান, তাহলে মানুষ বিভক্ত হবে, ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ পাক আমাদেরকে, অর্থাৎ আল্লাহ রসুলকে তিনি এখানে সান্ত্বনা দিচ্ছেন যে ভাষায়, আমাদেরও ঠিক একই ভাষায় সান্ত্বনা গ্রহণ করতে হবে। ভাষাটা কি? আম হাসিবাল্লাযীনা ইস্তারাহুস সাইয়্যাতা আন নাজআলহুম কাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সাওয়াউন মাহইয়াহুম ওয়া মামাতুহুম সাআ মা ইয়াহকুমুন। সূরা জাসিয়াহ 21 নম্বর আয়াত। আল্লাহ রাসূল বড় কষ্ট পেতেন, ধনী মানুষ সব ওইদিকে, ওনার কিছু সাথী কেউ নাই, মার খেলে চুকের মার খেয়ে সহ্য করতে হয়। তো আল্লাহ পাক বলছেন, আম হাসিবাল্লাযীনা ইস্তারাউস সাইয়্যাত, তুমি কি ভেবেছ যারা অন্যায় অপকর্ম উপার্জন করছে, মন্দ উপার্জন করছে, গুনাহ উপার্জন করছে, যারা ইমানদার এবং সৎকর্ম সম্পাদন করে, আমরা কি তাদের মতো ওদেরকে সমান করব? কশিন কালও নয়, ইমানদার একজন থাক, ওই আমার কাছে প্রিয়। আর অন্যায় অপকর্মকারীদের সংখ্যা যতই থাক, ওরা আমাদের কাছে অপ্রিয়, ওদেরকে জাহান্নাম স্থান। এরপরে বলা হচ্ছে এমন একটা ভাষা, যে ভাষাটা আমাদের জেনে রাখা ভালো, সাওয়াউন মাহইয়াহুম ওয়া মামাতুহুম, ওই অপকর্মকারীদের জীবন এবং মরণ দুটোই সমান। অন্য আয়াতে আসছে, ফামা বাকাত আলাইহিস সামাওয়াতু ওয়াল আরদ, ওরা মরে গেলে আসমান এবং জমিনের কেউ ওদের উপরে কাঁদবে না। একটা মুমিন মরে গেলে মাটি কাঁদে, আসমান কাঁদে, যে মুমিনের মাথা মাটিতে সেজদায় পড়ত, ওই মাটি তার জন্য সুপারিশ করবে, ইয়াউমায়াযিন তুহাদ্দিসু আখবারহা, কিয়ামতের মাঠে এই মাটি বলবে, হে আল্লাহ, এই ব্যক্তি তোমার মাটির বুকে তোমার সেজদা করেছিল তোমার উদ্দেশ্যে, তুমি তার অন্তরে খবর রাখো, অতএব তুমি তাকে ক্ষমা করে দাও। অতএব এই সাক্ষী থেকে কেউ মাহরুম হওয়ার চেষ্টা করবেন না। কিন্তু যারা কখনোই সেজদা করেনি, তারা ইবলিসের সঙ্গে থাকবে, ইবলিস সেজদা করেনি। বিতর্ক যারা করে, তারা বিতর্কের মধ্যেই থাকবে, ওরা বিতর্কেই সারা জীবন কাটাবে, কিন্তু বিতর্কে শেষ হবে না। আল্লাহ পাক নিজেই ফয়সালা করবেন, কেয়ামতের মাঠে ফিমা কানু ফিহি ইখতালিফুন, যে বিষয়ে তারা ইখতিলাফ করতে, আল্লাহ পাক কেয়ামতের মাঠে তার ফয়সালা করে দেবেন। অতএব যারা আন্দোলনের জন্য বিজয় কামনা করেন, দুনিয়ার বিজয় বড় বিজয় নয়, বিজয় হলো আখেরাতের বিজয়। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনা আল্লাহ, হুদাইবিয়ার সন্ধির সময় আল্লাহ রাসূল কিন্তু বাহ্যত পরাজিত ছিলেন, কারণ মক্কা থেকে মদিনা থেকে মক্কায় যাচ্ছেন উমরা করার জন্য, অথচ ওই দেখা যায় অল্প দূরে সেখান থেকে তিনি ফেরত চলে আসতেছেন মদিনায়, এটা কি পরাজয় নয়? অথচ তখন বায়াত নিচ্ছেন 1400 সাহাবী আল্লাহ নবীর হাতে, একজন লোক খালি বায়াত নেয়নি, আর বাকি সবাই বায়াত নিয়েছিল। সেই দৃশ্য আল্লাহ পাক এত পছন্দ করেছিলেন, তিনি বলছেন, দেখো ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনা আল্লাহ, যারা আজকে তোমার হাতে বায়াত গ্রহণ করলো, ইন্নামা ইউবাইউনা আল্লাহ, আল্লাহ, তারা কিন্তু আল্লাহর নিকটেই বায়াত গ্রহণ করলো। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, ওদের হাতের উপরে আল্লাহর হাত রয়েছে। ওমান নাকাসা ফান্নামে আনকাসু আলা আনকাসু ফান্নামে আনকাসু আলাইহি, যে ব্যক্তি বায়াত ভঙ্গ করবে, আলা নাফসিহি, সে তার নিজের নফসের ক্ষতি করল। ওমান আওফা, আর যে ব্যক্তি বায়াত পূর্ণ করল, ফাসাইউতিহি আজরান আযীমা, সত্তর তাদেরকে আল্লাহ দিবেন মহা পুরস্কার। অথচ আমরা দেখছি পুরস্কার তো কিছুই না, ব্যাক করে চলে যেতে হচ্ছে মদিনায়। ওমর ফারুক পর্যন্ত খেপে গেলেন, হে আল্লাহ রাসূল, এটা কি পুরস্কার হলো? আমরা অপমানিত হয়ে ফিরে যাচ্ছি মদিনায়। কিছু দূর যাওয়ার পরেই নাজিল হয়ে গেল, ইন্না ফাতাহনা লাকা ফাতহা মুবিনা, আমরা তোমাদের উপরে স্পষ্ট বিজয় দান করলাম। অথচ এখনো দেখছি এটা পরাজয়। টের পাওয়া গেল অষ্টম হিজরিতে গিয়ে, অর্থাৎ 2 বছর পরে বিজয়ীর বেশে আল্লাহ রাসূল মদিনায় মক্কায় এলেন, কেউ আর বাধা দেয়নি, যারা বাধা দিত সেই নেতারাই সরাসরি সামনে এসে ইসলাম কবুল করল। সঙ্গে সঙ্গে যে আপনি সব ফল পাবেন এ আশা করবেন না, আপনি স্রেফ দৃঢ় চিত্তে সত্যের পক্ষে সমাজে কাজ করে যান, আপনার সত্য আল্লাহ দেখছেন। রব্বুকুম আলামু বিমা ফি নুফুসিকুম, তোমাদের নফসের মধ্যে কি আছে তা আল্লাহ সবচেয়ে ভালো জানেন। অতএব স্রেফ আল্লাহকে খুশি করার জন্য কোরআন ও সহিহ হাদিসের অপ্রান্ত সত্যকে সমাজে প্রতিষ্ঠিত করার জন্য নিঃস্বার্থে, সিরফ জান্নাত পাওয়ার স্বার্থে উদ্দেশ্যে আপনি দাওয়াতের কাজ করে যান, এটাই হলো রসুলের তরিকা। এই তরিকায় ঝগড়াটা চিরকাল ঝগড়া করবে, ওরা ওদের ঝগড়া নিয়েই থাকবে। আল্লাহ পাক তার রসুলকে যে ভাষায় সান্ত্বনা দিয়েছেন, আমরা সেই ভাষায় আমাদের নিজেদের সান্ত্বনা লাভ করার চেষ্টা করব। সবশেষে ওদিকে ওদের ইব্রাহিম যেটা বলেছিলেন তর্কের শেষে, ইন্নি ওয়াজ্জাহাত ওয়াজহিয়া লিল্লাযী ফাতরা আস-সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়ামা আনা মিনাল মুশরিকিন। আমি আমার চেহারাকে ফিরিয়ে দিচ্ছি সেই মহান সত্তার দিকে যিনি নবমণ্ডলে ভূমণ্ডল সৃষ্টি করেছেন, এবং আমি অংশীবাদীদের অন্তর্ভুক্ত নই। ঠিক সেই কথায় আমার নবী বলছেন, তুমি বলো, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউওয়ালুল মুসলিমিন। 4,500 বছর আগের বিশ্বের দুই নবীর দুই বক্তব্য একেবারে অক্ষরে অক্ষরে মিল। তুমি বলো হে মোহাম্মদ, ইন্না সালাতি নিশ্চয় আমার সালাত, ওয়া মামাতি ইন্না সালাতি ওয়া নুসুকি এবং আমার কুরবানি, ও মাহাইয়া আমার জীবন, ও মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন বিশ্ব চরাচরের প্রতিপালক আল্লাহর জন্য, লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউওয়ালুল মুসলিমিন। তার কোনো শরীক নাই এবং আমি এই শরীক না করার ব্যাপারে আদিষ্ট হয়েছি এবং আমি প্রথম মুসলিম, মুসলমানদের মধ্যে আমি অগ্রণী। এই কথা বলে আপনাকে বিতর্ককারীদের থেকে দূরে থাকতে হবে, কারণ যে সত্য আপনার আমার ঘরে আছে এই সত্য অন্যদের কাছে নাই। এই সত্য নিয়ে আপনাকে চলতে হবে, সবাইকে খুশি করে বিশাল একটা দল তৈরি করার উদ্দেশ্য আমাদের নয়, মনে থাকবে তো? আল্লাহ রসুল তা করেন নাই, সেটাই যদি হইতো তো জগা খিচুড়ি দল করলে খুবই সহজে বহু মানুষ পাওয়া যেত, কিন্তু যারা ওই লাইনে গিয়েছে তারা বহু মানুষ পায় নাই, বরং সেই সংখ্যা লঘু দলের নেতা মোহাম্মদ পরবর্তীতে সংখ্যা গুরু দলের নেতা হয়েছেন। সারা বিশ্বে আজকে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের নেতৃত্বে প্রতিষ্ঠা লাভ করেছে। আল্লাহ রসুল বলে গেছেন, এমন কোনো গৃহ বাদ থাকবে না, এমন কোনো কুড়িঘর বাদ থাকবে না যেখানে ইসলামের কলমা প্রবেশ করবে না। আগামী দিনেও পবিত্র কোরআন ও সহিহ হাদিসের অভ্রান্ত সত্যের সামনে যাবতীয় মিথ্যা ইনশাআল্লাহ মাথা নত করবে। শর্ত, যদি আপনারা একমুখী থাকেন, দৃঢ়চেতা থাকেন, যদি নেতৃত্ব বিভক্ত হয়ে যায়, যদি নেতারা যদি পদভ্রষ্ট হয়, নেতারা যদি দৃঢ়চিত্ত না থেকে দুর্বল চিত্ত হয়ে যায়, তাহলে আন্দোলন পিছিয়ে যাবে, নিঃসন্দেহে আন্দোলন ধ্বংস হবে না, পিছিয়ে যাবে। যত বেশি আপনারা আল্লাহর উপরে তওয়াক্কল করবেন, যত বেশি নিরহংকার থাকবেন, যত বেশি বিনয়ী থাকবেন, যত বেশি সহনশীল থাকবেন, তত বেশি আল্লাহর রহমত নাজিল হবে। তবলিগি ইজতেমায় মানুষ বহু এসেছে বলে আপনারা অহংকারী হবেন না, বিনয়ী হন। আল্লাহ আপনাদের ইমানে পরীক্ষা নিচ্ছেন, আপনারা কি করেন দেখার জন্য। যদি আপনারা বিনয়ী থাকেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ পাকের রহমতে আরও বহু মানুষ বিনা অবনত চিত্তে এই হকের দাওয়াত শোনার জন্য আপনার এখানে আসবে। যদি আপনি অহংকারী হন কেউ আপনার ধারে আসবে না। মানুষকে শোনানো আমাদের উদ্দেশ্য নয়, আল্লাহ যেন খুশি হন আমরা সব সেই কামনাই করব। আল্লাহ পাক আমাদের সবাইকে তার দিনে হকের প্রচার ও প্রসারের জন্য দৃঢ়চিত্ত থাকার তৌফিক দান করুন, একনিষ্ঠভাবে আমাদের দাওয়াতকে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার মতন আল্লাহ পাক আমাদের সবাইকে সাহস এবং এলেম দান করুন। আকুলু কওলি হাযা আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।